نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قتلوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام আমি এখানে আবার বাদে জানতাম পারলাম যে আমরা সিলেটের খাজা সালু মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই সভার আয়োজন করা এই কারণে আমি প্রথমেই আপনাদের সামনে যে কথাটা হইতাম চাই এটা হইল মাদ্রাসার দরকার কিতা যদি মাদ্রাসার কোন দরকার থাকে মাদ্রাসার সাথে আমরা জড়িত থাকতাম আর যদি মাদ্রাসার কোন দরকার হই না থাকে কেন জড়িত থাকতাম এই কারণে আগে লগে আমরা বোঝা দরকার মাদ্রাসার দরকার কিনা বর্তমান দুনিয়াতে একমাত্র মাদ্রাসা যেটারে আপনারা ইংলিশে হয়তো ইসলামিক স্কুল বলতে পারে একই কথা আর আরবি ভাষায় কয় মাদ্রাসা আর ইংলিশে ইসলামিক স্কুল একই জিনিস এই মাদ্রাসা বা একমাত্র ইসলামিক স্কুল মানুষরে মানুষ হওয়া শিক্ষা দেয় এছাড়া আর কোন শিক্ষা বর্তমান দুনিয়াতে মানুষরে মানুষ হওয়া শিক্ষা দেন কিভাবে বুঝার লাগে আমরা মানুষের মাঝে আর জানোয়ারের মাঝে বেশকম যত বেশকম আছে এর মাঝে একটা বেশকম বুঝি মানুষের পরকাল আছে জানোয়ারের পরকাল নাই এখান থেকে মানুষের পিতা আছে পরকাল জানোয়ারের পরকাল নাই কাজেই কোন মানুষ যদি পরকালের সুখ শান্তির চিন্তা করে না পরকালের বিপদটা কি বা তার চেষ্টা করে শুধু দুনিয়ার জীবনে সুখ শান্তি আর বুক বিলাস সত্য থাকে আপনারা আমার কথা বুঝি থাকলে কি মানুষের মাঝে আর জানোয়ারের মাঝে নি কোনো বেশন থাকে তাকে জানুয়ারেও ফেটু বুক লাগলে খাইতে চায় আমিও ফেটু বুক লাগলে খাইতাম জানুয়ারেও ঘুমে ধরলে ঘুমাইতে চায় আমিও ঘুমাইয়ে ঘুমে ধরলে ঘুমাইতাম চাই জানুয়ারেও দরকার মনে করে সময়ে বাচ্চা জন্ম দিত, আমিও দরকার মনে করি সময় বাচ্চা জন্ম দিত। জানুয়ারেরও নমাজ বন্দেগি নাই, আমারও নমাজ বন্দেগি নাই। জানুয়ারেরও নমাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, আমারও নমাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। বুঝি থাকলে হোকা আমার মাঝে আর জানুয়ারের মাঝে বেশ সংকট কোন। তাহলে যে মানুষ মনে করে আমার পরকাল আছে এবং পরকালের জীবনটাই আসল জীবন, দুনিয়ার জীবনটা আখেরাতের জীবনের একটা ছায়া মাত্র, ছায়া, এটা লম্বা আলোচনা সাপেক্ষ ব্যাপার যে দুনিয়ার জীবন যে আসল জীবন না, এটা মাত্র ছায়া, আখেরাতের জীবনই আসল জীবন। এই লম্বা আলোচনা করার টাইম আমার এত নাই, আপনারা ওই লম্বা আলোচনার দিকে আমি নিয়ে যেতে চাই না, শুধু সংক্ষেপে বুঝুকা দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আর আখেরাতের জীবন ক্ষণস্থায়ী। জীবনে যদি আমার বিপদ আপদ থাকি বাঁচা লাগে, ক্ষণস্থায়ী জীবনে যদি আমার সুখ শান্তি পাওয়া লাগে, চিরস্থায়ী জীবনে অত লাগে না। পরকালের জীবনের বিপদ আপদ থাকি বাঁচার পথ শিক্ষা দেওয়া, পরকালের জীবনের চিরস্থায়ী জীবনের সুখ শান্তি শিক্ষা দেওয়া একমাত্র মাদ্রাসায় আছে, দুনিয়ার আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই। কাজেই আমরা যদি জানোয়ার থাকি আলাদা হইতাম চাই যে মাদ্রাসা শিক্ষা ছাড়া গতি নেই, আমরা যদি পরকালের চিরস্থায়ী জীবনে সুখময় করতাম চাই তে মাদ্রাসা শিক্ষা ছাড়া কোন গতি। কাজেই পরকালের প্রতি যাদের ইমান আছে, আল্লাহর প্রতি যাদের ইমান আছে, রসুলের প্রতি যারা ইমান আছে, জান্নাত জাহান্নামের প্রতি যাদের ইমান আছে, তারা মাদ্রাসা শিক্ষা তারা ওই জগতে সুখময় করার বিকল্প কোন পথ নাই। আপনারা জানা তাহার কথা, মুসলমান হিসাবে সৃষ্টির শুরু থেকেই ইমানদারে আর বেঈমানে দ্বন্দ্ব ইয়া চলছে। আল্লাহ যখন আদম আলাইহিসসালাম রে বানাইলা তখন ইবলিস বেঈমানির পথ অবলম্বন, আদম আলাইহিসসালাম রে বানানির আগে ইবলিস বেঈমানের পথে গেছে না? তফসীরে কুরতুবি শরীফে লেখছনি কথা যে ইবলিস 80,000 বছর পর্যন্ত আল্লাহর বন্দেগী করেছে, কতদিন? 80,000। এতে আল্লাহ সন্তুষ্ট হইয়া ইবলিস রে সারা দুনিয়ার রাজত্ব দিয়া দিছেন, সমস্ত জান্নাতের সর্দারি দিয়া দিছেন, জান্নাতে বসবাস করার ফেসিলিটি দিয়া দিছেন। কিন্তু আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আদমের সাথে জিদ করিয়া বেঈমানির পথে ফেরা দিল, যখন ইবলিস বেঈমানির পথে ফেরা দিল তখন আল্লাহ ইবলিসের 80,000 বছরের এবাদত বন্দেগী ক্যান্সেল করে দিল, দুনিয়ার রাজত্ব তার বরবাদ হইয়া গেল, জান্নাতের সরদারিও হাত ছাড়া হইল। আল্লাহ বলেন উখরুজ মিনহা, জান্নাত থেকে চিরকালের লাগি বাইরে হইয়া যা, ইবলিস চিরকালের লাগি জান্নাত থেকে বাইরে। আরম্ভ হইল ইমানদারে আর বেঈমানে কম্পিটিশন, আরম্ভ হইল দ্বন্দ্ব। আদম আলাইহিসসালাম ইমানের পক্ষে, ইবলিস বেঈমানির পক্ষে, নূহ আলাইহিসসালাম ইমানের পক্ষে আর তানের সাপোর্টার 40 জন, নূহের সাপোর্টার কত, আর বাকি সারা দুনিয়ার মানুষ বেঈমানির পক্ষে। ইব্রাহিম আলাইহিসসালাম ইমানের পক্ষে, নমরুদ বেঈমানির পক্ষে, মুসা আলাইহিসসালাম ইমানের পক্ষে, ফেরাউন বেঈমানির পক্ষে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পক্ষে, আবু জাহাল বেঈমানির পক্ষে। অতি সংক্ষেপে কয়েকটা ঘটনার ইশারা দিলাম। কিতাবুল্লাহ সৃষ্টির শুরুকাল থেকে ইমানে আর বেঈমানে কম্পিটিশন চলছে নি, ইমানে আর বেঈমানে কম্পিটিশন চলছে। এটা সৃষ্টির চিরন্তন ইতিহাস। যারা ইমান বাঁচাইয়া চলতে চাইব, এরার লাগে বেঈমানেরা দুশ্মনী করবই করব। এমন কোন যুগ নাই যে যুগে শুধু ইমানদার বসবাস করছে, বেঈমান আপিল না। বেঈমান সর্বযুগেই থাকে। আমরা বুঝার ব্যাপার, বেঈমান হলতে ইমানদারের লগে দুশ্মনী খেনে হয়, বেঈমান হলতে ইমানদারের লগে দুশ্মনী করে, তার ক্ষণস্থায়ী জীবনের ভোগ বিলাস নষ্ট হয়ে যায়নি, ইমানকে সাপোর্ট করে। অবাধে ভোগ বিলাস করা দুনিয়াতে হালাল হারাম না মানিয়া ইমানদার এভারে নেই, পারে না। আজ এই ইমানের পথে গেলেই অবাধ ভোগ বিলাসের পথ থাকে। সুখ করো, শান্তি করো, ভোগ করো, বিলাস করো, হালালের গণ্ডির ভিতরে করা লাগে। হালাল হারামের গণ্ডি মানে না হে বেঈমান, যে হালাল হারামের গণ্ডি মানে হে ইমানদার। এই কারণে সর্বযুগেই বেঈমানেরা ইমানদারের সাথে দুশ্মনী করিয়া যে পৃথিবীর চিরন্তন ইতিহাস, যা মানব জাতির সূচনা কাল থেকে চলে আসা ইতিহাস। সর্বযুগেই বেঈমান হলতে ইমানদারের সাথে দুশ্মনী। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামরে আগুন ভালাইছে, এটা আসুনায়া ঘটনা, আপনারা সুনায়া অঞ্চলিয়া। নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুন ভালাইলেন ইমানের পথে দাওয়াত দেওয়ার কারণে। ফেরাউনে মুসা আলাইহিস সালামকে দেশ থেকে খেদাই দেনে ইমানের পথে দাওয়াত দেওয়ার কারণে। আবু জাহাল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কা ত্যাগ করে মদিনায় যাইতে বাধ্য করে এখানে ইমানের পথে দাওয়াত দেওয়ার কারণে। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তার গোটা জাতি দুশ্মনী করে এখানে ইমানের পথে দাওয়াত দেওয়ার কারণে। যারা ওই দুনিয়ারে অবাধে বুক করতে চায়, যারা ওই হালাল হারামের গণ্ডি না মানিয়া দুনিয়াতে বুক বিলাস করতে চায়, এরা ওই দেখে ইমানই এরার হতে বাধা। যদি আমি বিশ্বাস করি হালাল পথে না চললে, হারাম পথে চললে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে, তাহলে আমি হারাম পথে চলবার সাহস করতে পারি। এই কারণে বেঈমান হল ইমানের হতে বাধা। এই ইমান শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান দুনিয়াতে মাদ্রাসা ছাড়া আর কোনটা নাই। শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে ইমান শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র মাদ্রাসায় মানুষকে হালাল হারাম শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র মাদ্রাসায় মানুষের মাঝে আর পশু জানোয়ারের মাঝে পার্থক্য শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আরাম করতেন, বিয়া সারা মিলামিশা হারাম, নারী পুরুষের মিলামিশা বিয়া সারা হারাম। আপনারা কিতা জানেন, গরু ছাগলের লাগিও আনা দিয়ায় মিলামিশা হারাম, তাহলে আনা দিয়ায় মিলামিশা হারাম জানোয়ারের লাগি না মানুষের লাগি। কোন মানুষেও যদি ইজা মানতে চায় না, আনা দিয়ায় মিলামিশা দুশো কেনে হয়, কেনে দুশো, তাহলে তার মাঝে আর বলদের মাঝে বেশ সম্পর্ক, তার মাঝে আর গাধার মাঝে বেশ সম্পর্ক, তার মাঝে আর কুকুরের মাঝে বেশ সম্পর্ক। এই যে হালাল হারামের বিধানের মাধ্যমে আল্লাহ মানুষের জানোয়ারটা কি আগলাইলা পার্থক্য করলা, এই জানোয়ারটা কি মানুষের আলাদা পার্থক্যটা দুনিয়ার আর কোন শিক্ষার মধ্যে নাই, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া। মাদ্রাসা শিক্ষা আদম সন্তান দে মানুষ বানায়, মাদ্রাসা শিক্ষা না থাকলে যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হয়। মাদ্রাসা শিক্ষার সোয়াব বিনা লাগে, মাদ্রাসা শিক্ষার খরচ যার অন্তরে লাগছে না, এ যত বড় শিক্ষিত হইব তত বড় জানোয়ার হইব। এর উদাহরণ আমি অতীতে আপনারা শোনাইছি, আজকেও কিছুটা শোনাই। বাংলাদেশের ডক্টর আহমদ শরীফ মারা গেছে, ডক্টর ছিল অশিক্ষিত হওয়ার কারণে, না বড় শিক্ষিত হইলে ডক্টর হয়। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করিয়া গেছে, আমি মরলে আমার লাশ গুসল দিবায় না, কাফন করাইবায় না, জানাজা করবায় না, গুরুস্থানে দাফন করবায় না। ইচ্ছা করে দরবান্ধরা, ধর্মের নামে যারা অন্ধবিশ্বাস করে তারা ইচ্ছা করে। আমি অন্ধবিশ্বাসী না, পরকাল বলতে কিছু নাই, খবর জগৎ বলতে কিছু নাই, তিরিশটার সোয়াল জব বলতে কিছু নাই, খবরের আজাব গজব বলতে কিছু নাই, আসন নসর বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোহা গুসল দিতাই এনে আমারে, খামোখা কেনে আমার আপন দিন দিয়ে যায়, খামোখা কেনে আমার জানাজা করতে, খামোখা কেনে আমার গুরুস্থান নিয়ে যায়, এটা তো নাই শুনতা নাই। যারা কয় পরকাল নাই, যারা কয় জান্নাত নাই, যারা কয় জাহান্নাম নাই, যারা কয় খবরের সওয়াল জবাব নাই, যারা কয় খবরের আজাব গজব নাই, যারা কয় আল্লাহ নাই, তারা রে হয় নাস্তিক, তারা রে হয় নাস্তিক। নাস্তিকটা কি ইহুদি বেলা মন্দের বালা, নাস্তিকটা কি খ্রিস্টান মন্দের বালা, যখন যেন আবার কেউ কন্যা যেন বলেছেন খ্রিস্টান দেব আলা হয়ে গেছে। আজকাল মানুষের সুজা বুঝনেওয়ালা পাওয়া যায় কম, আর দেখা বুঝনেওয়ালা পাওয়া যায় বেশি। এক কথা হইলে আর এক কথা বুঝিলাম, ইহুদি খ্রিস্টান রে আমি এমনি বালা হইলেছি না, নাস্তিকটা কি বালা হয়েছি, হ্যাঁ নাস্তিকটা কি বালা। ইহুদিও হয় আল্লাহ শুন পরকাল আছে, খ্রিস্টানেও হয় আল্লাহ শুন পরকাল আছে, কিন্তু নাস্তিকে কয় ফরকাল নাই, আল্লাহ বিল্লাহ কোনটা নাই, জান্নাত জাহান্নাম কোনটা নাই, কোনটা বেশি খারাপ। ইহুদিতে কি নাস্তিক বেশি খারাপ, খ্রিস্টানটা কি নাস্তিক বেশি খারাপ, হিন্দু মূর্তি পূজারি আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমায়েন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূর্তি পূজারীরেও যদি আপনি জিগায় আসমান চন্দ্র সূর্য আসমান জমিন কোন কোন দেবতায় বানাইল, হয় না দেবতায় না সৃষ্টিকর্তায়। মূর্তি পূজারী হয়নি আসমান দেবতায় বানাইছে না সৃষ্টিকর্তায়, চন্দ্র সূর্য বানাইছে মূর্তি না সৃষ্টিকর্তায়। আপনারা জেন যে আল্লাহ এন যে ওই তারা সৃষ্টিকর্তা হয়, একজন ওই আমরা ভাষা আলাদা, তার ভাষা আলাদা, হৌকা এখন বুঝি থাকলে আমার কথা। মূর্তি পূজারীরাও সৃষ্টিকর্তা আসুন বিশ্বাস করেন, কিন্তু নাস্তিকে হৌকা খেয়ে বেশি খারাপ, নাস্তিক বেশি খারাপ। নাস্তিক খ্রিস্টানটা কি খারাপ, নাস্তিক ইহুদিরটা কি খারাপ, নাস্তিক হিন্দুটা কি খারাপ। আর বর্তমান বাংলাদেশের নাস্তিক ইবলিস শয়তানটা কিও খারাপ। বাংলাদেশের নাস্তিকের আলাদা বৈশিষ্ট্য, যে সমস্ত নাস্তিক ডক্টর আহমদ শরীফ পর্যন্ত যে সমস্ত নাস্তিকে হয় আল্লাহ বিল্লাহ নাই, দেশ যুগক নাই, আখেরাত নাই, এরা নাই কইয়া ইহুদিটা কি খারাপ হইল, নাই কইয়া খ্রিস্টানটা কি খারাপ হইল, নাই কইয়া মূর্তি পূজারীটা কি খারাপ হইল। কিন্তু বাংলাদেশে বর্তমানে এমন কিছু নাস্তিক দেখাচ্ছে, তাই শুধু আল্লাহ নাই কয় না, হয় যদি কোন আল্লাহ থাকে, যদি কোন আল্লাহ থাকে তাহলে ই আল্লাহ আমার পালঙ্গের তোলে বইয়া গান যাবা। ডক্টর আহমদ শরীফে আল্লাহ নাই কইছে, আল্লাহ গান দেখায় কইছে না, তাহলে ডক্টর আহমদ শরীফ জঘন্যতম বেঈমান না বর্তমান বাংলাদেশের নাস্তিকেরা জঘন্যতম বেঈমান? জঘন্যতম যদি কোন আল্লাহ তাকে এই আল্লাহ বলে তার ভালো মনে চলে বইয়া গাঞ্জা খায়। আর এক নাস্তিকে কয় দুখানো গেলাম মদ কিনা দিয়া দেখি মদের বোতল একটাও নাই, গেল কই মুহাম্মদে খাইয়া সাফ করিল। কোন মুসলমানের শরীর এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এমন কথা বদার করতে পারি, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে এমন কথা বদার করতে পারি। সুতরাং বর্তমান বাংলাদেশের নাস্তিকের দল ফেরাউনটা কি খারাপ, নমরুদটা কি খারাপ, আবু জাহালটা কি খারাপ, স্বয়ং ইবলিস শয়তানটা কি খারাপ? আপনারা জানা থাকলে কৌকা কেউ কোনদিন হনতেন ইবলিসে কইছেন আল্লাহ গাঞ্জা খায়, কিন্তু বর্তমান বাংলাদেশের নাস্তিকের দল ইবলিসে কোনদিন হইছেন মুহাম্মাদে মদ খায়, কিন্তু বর্তমান বাংলাদেশের নাস্তিকে কোন বেঈমান বেশি খারাপ? ইবলিস বেঈমান বেশি খারাপ না বর্তমান বাংলাদেশের নাস্তিক হল বেশি খারাপ? নাস্তিক হল বেশি খারাপ। নমরুদে যদি ইমানের দাওয়াতের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আগ্নি ফালাইতে পারে, ফেরাউনে যদি ইমানের দাওয়াতের কারণে মুসা আলাইহিস সালামের দেশটা কি খেদাইতে পারে, আবু জাহাল যদি ইমানের দাওয়াতের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মক্কাতে কি খেদাইতে পারে, তাহলে বাংলাদেশের এই সমস্ত জঘন্যতম নাস্তিকেরা ইমানের দাবির কারণে এরার উপর হামলা করতে পারে না? হামলার নমুনা থাকি তা, হামলার নমুনা হইল এখানে আইয়া সমাবেশ করার অনুমতি দিছে, গায়ের জুড়ে গেছলা সমাবেশ করার সাপলা তত্তর না অনুমতি ভাইয়া আইয়া সমাবেশ করার অনুমতি দিছে, অনুমতি দিয়া এখানে আইন নিয়া সন্ধ্যার ঘরতে কি কারেন্ট বন্ধ করে রাত্রে বারোটার ঘর থেকে নির্বিচারে গুলি করা আরম্ভ করছে, দিন আগুন লাগাইছে বাইতুল মুকাররমের বিভিন্ন দোকানও, আপনারা এই দেশটা কি ইন্টারনেটের মাধ্যমে দেখছেন, জলের দোকান জলে, লাইব্রেরি জলে, বই কিতাব জলে, কোরআন শরীফ জলে দেখছেন, জ্বালাইছে খেয়ে দেখছেন নি ওই ফেস ওখানো নি বেঈমানের দলে জলে দেখায় সে জ্বালাইল ইটা দেখায় না কেন, কারণ ইটাই নিজেরাও জ্বালাইছি, আর নইলে বিত্রে যদি বেঈমানি না থাকত জলে কান দেখাইল জ্বালাওরা দেখাইল না কেন, ইটা নিজেই জ্বালাওরা কথা বুঝলামই দেখো, আজ পর্যন্ত ইন্টারনেটও কেউ দেখছেন নি জ্বালাওরা হে না খালি দেখছেন জলে, এই জলে বাবু খান দেখাইছে জ্বালাওরা দেখাইলে না কেন শয়তান? এইভাবে অনুমতি দেয়া এখানে আনছে আর শয়তানের দলে নিজেরা আগুন লাগাইছে, এটা দিনটা কি করছে সন্ধ্যার বাদেরটা কি কারেন্ট বন্ধ করে দিছে, বারোটার বাদেরটা কি নির্বিচারে গুলি বিজা শহীদ করছে, কত হাজার শহীদ করছে তার কোন সীমা সংখ্যা নাই। এই অবস্থায় বর্তমান বাংলাদেশের মানুষ মুসলমান হল তিন ভাগে বিভক্ত হয়েছে, তিন দল, এক দলে কয় আল্লাহরে গাঞ্জা খুব হয়েছে টিকুই হয়েছে, রসুলরে মজকুর হয়েছে টিকুই হয়েছে, আরেক দলে কন আল্লাহরে গাঞ্জা খুব হইলে রসুলরে মজকুর হইলে শরীরের এক ফুটা রক্ত থাকা অবস্থায় বরদাস্ত করতাম নাই, না ইটার ভক্কে মাসে না বিভক্কে মাসে, ইটার মুখ তালা আরেক দলের মুখ তালা, না মাতে ভক্কে না মাতে বিভক্কে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আসাকিতু আনিল হাক্কি শাইতানান আখরাজ, সময় মতো যে হক কথাটা হয় না বুবা বুবা শয়তান সময় মতো যে আসল কথা কয় না হে বুবা শয়তান কত লইল বাংলাদেশ একদল খারাপ শয়তান শয়তান থাকি আরো খারাপ আর একদল ইমানদার যারা কয় আল্লাহরে গালি বরদাস্ত করতাম না রসুলদের গালি দেওয়া সহ্য করতাম না ইতা পিতা ইমানদার আর যেটা আল্লাহরে গাঞ্জা পূর্ণ ভিড়ে মজকুর কয় এটা হল নাস্তিক ইবলিশ থেকে আরো খারাপ আর যেটাই কুন্তা মাতে না এটা বুবা শয়তান যেটাই কুন্তা মাতে না আপনারা কোন দল যাইবাই যে আপনার ব্যাপার আমরা দায়িত্ব হলো বুঝাইয়া দেওয়া বুঝিয়া আল্লে বাদে আপনারা কি শয়তানের দল যাইবা না মুমিনের দল যাইবা না বুবা শয়তানের দল যাইবাই যে আপনারা যার যার ব্যাপার ইমানদারের আমরা ইমানদারের দল ইমানদারের দল থাকলে কিতাব করা লাগবো আর যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে কিতাব বোঝা লাগবো দোকান কথা দোকান যারা শহীদ হয়েছেন আর যারা শহীদ করছে এই ধরনের ঘটনা আজকেই দুনিয়াতে নতুন ঘটছে না আগেই খুশি পৃথিবীর মানব সৃষ্টির সূচনা কাল থেকেই এই ঘটনা ঘটছি আইসেন নাই এর মাঝে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর আগে একটা ঘটনা ঘটছিল এইরকম একটা ঘটনা যে ঘটনাটা আল্লাহ কুরআন শরীফের সূরা বুরুজের মাঝে কোন সূরা যারা কুরআন শরীফ তেলাওয়াতের অভ্যাস রাখেন তারা জানতে পারার কথা সূরা বুরুজ কোন পারাত আছে 30 পারাত আমপারাত আছে সূরা বুরুজ এই সূরায় বুরুজের মাঝে আল্লাহ ঠিক এইরকম একটা ঘটনা হচ্ছে আর আল্লাহ কুরআনে যখন বিশেষ কোন ঘটনা বই তখন এই ঘটনা সম্পর্কে এমন বিধান বাতাইয়া দেন যে বিধান শুধু এই ঘটনার মাঝে নাই এরকম যত ঘটনা ঘটব হল ঘটনা ফিট এরকম যত ঘটনা ঘটব হল ঘটনা ফিট আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনার বিবরণ দিয়ে ফরমাই ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب النار যারা মুমিন হলতেরে বিপদ ফলাইলো মুমিন হলতেরে বিপদ ফলাইলো কি কইনি এরা দহারে যারা নিজেরাই পারমিশন দিয়ে আনলো নিজেরাই আগুন লাগাইয়া মিডিয়া বন্ধ করে দিল খে লাগাইল দেখা বন্ধ করে দিল মিডিয়ারে দেখাইতে দেয় না খে আগুন লাগাইল খালি জলে যে ইহান দেখাইতে দেয় মিডিয়ারে এক চেটিয়া ব্যবহার করল না নিরপেক্ষভাবে ব্যবহার করল মিডিয়ারে এক চেটিয়া ব্যবহার আর সন্ধ্যাটা কি কারেন্ট বন্ধ করে দিল 12টার পর কি নির্বিচারে গুলি খুঁজে হাজার হাজার মুসলমানদের শহীদ করল ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা যারা মুমিন হলতেরে এইরকম বিপদ ফেলাইল আলাহুম আজাবু জাহান্নামা ওয়ালাহুম আজাবুল হারিক এরার দুইটা পুরস্কার মুমিন হলরে এইরকম বিপদ যারা ফালায় এরার দুইটা পুরস্কার আল্লাহ একটা পুরস্কার হইল পরকালের চিরস্থায়ী জাহান্নাম পরকালে পুরস্কার না তিরস্কার পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার করাল পুরস্কার হওয়া হয়েছে ডাবল তিরস্কার করাল ফুয়াই যদি বেশি শয়তানি করে এতে বাপে হয় তোমার আজকু মজাহি কাইমু মজাহি কাইব না সাজা দিব সাজারে মজা হয় কেন এই যাবটা তিরস্কার কথা বুঝলামই দেখো সাজারে মজা হয় কেন এটা একটা তিরস্কার ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাবাশশির হুম বি আযাবিন আলীম জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির সুসংবাদ দাও তাদের জাহান্নামের শাস্তির বেলায় সুসংবাদ হইলা কেন এটা একটা তিরস্কার যারা মুমিন হবে এই রকম বিপদ ফালায় এইভাবে যারা বেসাবাদ ফালাইয়া আরেকটা দুনিয়ার কলঙ্কময় ইতিহাস। ফেরাউনের ইতিহাস আসেনি দুনিয়াতে, সুনামের ইতিহাস না কলঙ্কের ইতিহাস, নমরুদের ইতিহাস আসেনি দুনিয়াতে, আবু জাহালের ইতিহাস আসেনি, আবু লাহাবের ইতিহাস আসেনি, সাদ্দাদ, হামান, কারুন, খোল বেইমানের ইতিহাস দুনিয়াতে আছে, কিন্তু যে সুনামের ইতিহাস না কলঙ্কময় ইতিহাস। যারা মুমিনের সাথে এই রকমের বেয়াদবি করে এরা দুনিয়াতে যে পুরস্কারটা হইব এগুলো কলঙ্কময় ইতিহাস, আর পরকালে যে পুরস্কারটা হইব এগুলো চিরস্থায়ী জাহান্নাম। কাজই আপনারা যারা যারা মন হালসুটু করিলেছেন, হায় হায় এরা অতা করল, অতা করিয়া কিতা বুঝলা রে আই বেলে বলি দুই পুরস্কার এরা কপাল লেখা হয়ে গেছে, পুরস্কার এরা কপাল লেখা হয়ে গেছে, দুই পুরস্কার লেখা হয়ে গেছে। একটা হইল দুনিয়াতে তোমার নামে কলঙ্কতা কই ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত, তুমি 2013 সালের 2013 সালের 5ই মে সাতটা চত্বরে এত হাজার মুমিন মুসলমানকে শুধু ইমানের দাবি জানাই চাইছিল করি শহীদ করতে যায়, কিয়ামত পর্যন্ত কলঙ্কময় ইতিহাস, কতদিন পর্যন্ত ইতিহাস কলঙ্কময়। উনি তাকলে কোথা মুমিন হলতে যারা বিপদ ভালাইয়া শহীদ করে এরার পুরস্কার কথা, একটা আখেরাত একটা দুনিয়া, আখেরাতের পুরস্কারটা কিটা সুজা জাহান্নাম না চিরস্থায়ী জাহান্নাম, আখেরাতের পুরস্কারটা চিরস্থায়ী জাহান্নাম, দুনিয়ার পুরস্কার কলঙ্কময় ইতিহাস, তারা তারার জীবনীতে চিরকাল এই কলঙ্কের ইতিহাস লেখা থাকবে। এরপরে কই নাল্লাই الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير جرى إيمان دا عمل ولا نيك عمل ولا ادير دي جبورشتا جي إيمان راتو دي هو دفع جاشو إيدلو إيمان دا راتو نيك عمل ولا একটা হইল দুনিয়ার সুখ্যাতির ইতিহাস, ইতিহাসের পাতায় চিরকাল তাদের নামকে স্মরণাক করে স্মরণ করা হবে, পরকালের চিরস্থায়ী জান্নাত, পরকালের চিরস্থায়ী জান্নাত। কাজেই আমরা মন চুটু করার কোনটা নাই, আল্লাহর ফয়সলা পরিষ্কার, যারা মুমিন হলতে ইমানের দাবি লইয়া আইছিল গতিকে বিপদ ভালাইয়া মারি লইছ না, আল্লাহ কইন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশুরুন, আল্লাহর পথে যারা জান গেল, আল্লাহর পথে যারা জান গেল, ফাস্ট মে মাসের 1 তারিখে গদি দখল করার লাগি আইছিল দিন আল্লাহর ইজ্জত রক্ষা করার লাগে, আল্লাহর যে গান জাকুর কইছে এটার প্রতিবাদ জানাই চলছে, নবীর যে মত কুর কইছে এটার প্রতিবাদ জানাই চলছে, গদি হওয়ার লাগিও নাই সেউরে গদির বোয়ানির লাগিও নাই সেউরে গদির তাকিলামানির লাগিও নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জত রক্ষার লাগিয়েছে। এরারে দেশে বাদ পালাইয়া যে মারি লেইছ, আল্লাহ এখন ও মুসলমান হল তোমরা এরারে মারি লেইছে কইও না, তোমরা এরারে শহীদ করতে হো, মারি লেইছে কইতা আমরা শহীদ করি লেইছে কইতা, আল্লাহর পথে যারা জান যায় আল্লাহর পথে যারা প্রাণ বিসর্জন দিয়া দেয় এদেরকে আল্লাহ কইছেন সাবধান কোনোদিন মরা হইও না, একা এত কইছেন বাল আহিয়াউন বরং এরা জীবিত, ওয়ালা কিল্লা তাশুরুন তোমরা বুঝতে পারো না এরা কেমন জীবিত, এরা রু সবুজ রঙের ফাকির আকার ধারণ করে একদিন আল্লাহ, এরা রুড়ে আল্লাহ সবুজ রঙের ফাঁকি বানাইয়া দেন, আর এরা বেশের মাঝে কিয়ামতের আগ পর্যন্ত বেশের মাঝে আনন্দের সাথে উড়াউড়ি গুড়াগুড়ি হয়। কাজে ওই এদের সাফল্যতা হইল, সবচেয়ে বড় সফলতা, যারা ইমানের দাবিতে দান দিল, ইমানের দাবিতে যারা দান দিল এদের সফলতা সবচেয়ে বড় সফলতা। এরা মরলো না শহীদ হইল? এরা মরা আছে না জিন্দা? কি অবস্থা এরা? রুড়ে আল্লাহ কিতা বানাই দিত, সবুজ রঙের হাতি বানাই দিন, কোন কোন জায়গাতে উড়াউড়ি করতো, দেশের ভিতরে উড়াউড়ি করে আর মুক্তি করে। আরে হাদিসের মাঝে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এরা রুয়ে আল্লাহর কাছে হয় আল্লাহ, জান দেওয়ার তো টাইম কম, সাথে আমরা এখানে না রেখে আবার দুই নেট টাকা পাঠাই দিল, আবার তোমার নামে জান দিতাম। এরা আল্লাহর কাছে কিতা কর, ব্যস্ত সুখ শান্তি করার আরো টাইম আছে না টাইম নাই? টাইম আছে, ব্যস্ত সুখ শান্তি করার টাইম আছে দুনিয়াতে, তোমার নামে তোমার ইজ্জতের লাগে তোমার পথে জান দেওয়ার টাইম খুব কম। হাজি আমরা দেখামে টাইম কম, এটা আরো করতে দাও, আমরা আবার দুই নেট ফাটাই দাও, আবার তোমার নামে জান দিতাম। হাজুই তারার লাগি আমরা আফসুস করার কোনটা নাই, আর এরার বিচারের লাগিয়েও আমরা রাজসুস করার ক্ষমতা নাই। এরার বিচার পরিষ্কার, দুনিয়াতে কলঙ্কময় ইতিহাস, পরকালের চিরস্থায়ী জাহান্নাম। আমরা যারা জানো দিছি না, বিচারও করতাম পারতাম না, আমরা কোনটা করার আছে অহামূল্য বুঝার বিচার, জানো দিছি না বিচারও করতাম পারতাম না, আমরা কোনটা করার আছে অহামূল্য বুঝার মতো। সূরা বুরুজের এই যে দুই আয়াতের তর্জমা আপনাদেরকে শুনাইলাম, এই দুই আয়াত আল্লাহ একটা ঘটনা উপলক্ষে নাযিল করেছে, কিন্তু বিধান ওই ঘটনার মধ্যে সীমিত না, এরকম ঘটনা যতটা ঘটবার সকল বেলায় দিক, সকল ঘটনার বেলায় ওই ঘটনা যেটা আয়াতের তফসীর লেখা আছে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের 70 বছর আগে এক বেঈমান বাদশা আছে, বাদশার নাম আছিল জুনওয়াস, বাদশার নাম আছিল জুনওয়াস, বেঈমান। এই বেঈমান বাদশা জুনওয়াসের দরবারও এক গণক থাকতো, গণক বেঈমান বাদশা বলতে দরবারও গণক থাকতো, গণা গণাইয়া দেখতো তার ভবিষ্যতে সুখাইতেছে না দুঃখাইতেছে। এই গণক তার বৃদ্ধ বয়সে বাচ্চারে কইল যে আমার বিদ্যা, আমি তো আমার তো বয়স শেষ হয়ে গেছি, কি কোনদিন মরি যাইমু, আমার এই বিদ্যা শিখাইয়া দেবেন নাকি, একটা নবীন একটা যুবক ছেলে আমারে দেও, যে আমার বিদ্যাটা শিখাইয়া দেওয়া যাইতাম, যাতে আমি মরি গেলে বা দেও আমার শিষ্যর দ্বারা যাতে তোমার উপকার হইতে পারে। বাচ্চায় একটা যুবক ছেলে জোগাড় করে দিল, অত্যন্ত হুঁশিয়ার বুদ্ধিমান এই যুবক ছেলে, বার্তা কি আয় গণকের কাছে, আইয়া গণকের বিদ্যা শিখে, শিক্ষা টাইমলি আয় টাইমলি যায়, নির্দিষ্ট সময়ে আয় আইয়া গণকের কাছে গণা বিদ্যা শিখে, আবার নির্দিষ্ট সময় বাড়ি যায়। এই যুবক ছেলের রাজ দরবারের গণকের কাছে আওয়া যাওয়ার কত, ওই সময়ের সত্য ধর্মাবলম্বী একজন ধর্মবিরু মানুষ ছিলেন আল্লাহওয়ালা, কানের খবর পাইল হে ওই যুবক ছেলেটায় পাইয়া করছে কিটা, ইখানো আইয়া রাজবাড়ির গণকের কাছে গণা হিকে, আর পথের মাঝে ওই বুজুর্গের দ্বারো দিয়া হে আল্লাহর সত্য ধর্ম শিখে। এই অবস্থা করতে করতে এক সময় যেমন হইল যে হে গণকের কাছে টাঙ্গি আইতে পারে না, বাড়ি তো টাঙ্গি যাইতে পারে না, কেনে হোকা যায় খাওয়া দাওয়ার কত হে আল্লাহওয়ালা একজন বুজুর্গের কাছে দিন শিকার খামে সময় বেগ নাই রাজগর টাইমলি আইয়া উপস্থিত তো উপস্থিতও ডিস্টার্ব হয়, টাইমলি বাড়ি যেতেও ডিস্টার্ব হয়, সময় থাকবে ঈদে কি মাছ খাবো। এই ছেলে এমন যোগ্য হইল একদিন রাস্তার মাঝে, এই ছেলের রাস্তার মাঝে একটা বাঘ বই যাচ্ছে, আওয়াজ আওয়ার পথের মাঝে বাঘ একটা বই যাচ্ছে, দৌড়াইয়া মানুষ এই ক্ষতি দিয়ে আওয়াজ আওয়া বন্ধ করছে। এই ছেলে হচ্ছে কিটা একটা পাত্তরা তো লইয়া আল্লাহর নাম লইয়া পাত্তরের মাঝে ফু মারিয়া যে নেইটা মাসে এইটা খাইয়া বাঘ বলি। এমন একটা ঘটনা ঘটি গেলে সমাজের মাঝে আলোড়ন হয়নি, সমাজের মাঝে আলোড়ন সৃষ্টি দিয়ে ছেলে রাখে। ইতিমধ্যে আরেকজন দুনু চক্ষু অন্ধ আছে, দুই চক্ষু অন্ধওয়ালায় যখন জানলো যে ই বেটার এক ইটা খাইয়া বাঘ মরি গেছে, ই বেটা রেখে নিল সেই বেটায় ফুটিলে আমার চোখ বাগল, ই অন্ধ বেটা ইয়া কয় আপনার দয়া করে আমার চোখ চোখ এখন ফুটিয়া দেখা আল্লাহর নাম লইয়া ফুটিছে বেটার চোখ বাগল। এই দুইটা ঘটনা যখন ঘটি গেছে তখন সমাজের মানুষের মুখে মুখে কথা রাজ্য দরবারে ঘটি গেছে, রাজ্য দরবারে যখন কথা ঘটি গেছে রাজায় এই ছেলের দর্শে গ্রেফতার করছে, গ্রেফতার করিয়া একদল সেনাবাহিনী দিয়া ফাঁড়ও কাটাইতে হয়, ফাঁড়ের উষা টিল্লার উপর তুইয়া সারি দেওয়ার গড়াইয়া ভরতে ভরতে মরি যাব। বাচ্চার সৈনিক হলতে এই ছেলে রেলিয়া ফাঁড়ের টিল্লার উপর গিয়া সার তো আসিল ফুয়ারে হরি গেছে কি তারা করিয়া অকল দিন মরছে, যতটাই লইয়া গেছিলি ফুয়ারে মারতো অকল দিন মরছে, ফুয়ার নিরাপদে আইছে। আবার বাদে বাচ্চায় আরেকদল সৈনিক রেডিয়া ফাটাইছে কয় আর ভারও নাই এখন সাগর লইয়া যাও, নৌকা তুইয়া সাগর লইয়া গেছে ফালাইয়া দিয়ে আইছো, ঘটনাক্রমে সাগর গিয়া সকলটি দুর্গা বসে আর ইফুয়া নৌকা লইয়া আইছো। এই দুই ঘটনা দেখিয়া বাচ্চায় কয় তোর মরণ কিলা খামাইব তুই হ, আমি আর ভাবলাম না আমি সেই হইছে নি সারেন্ডার, সারেন্ডার হইছে কয় হইছে আমার মরণ হইবে আমি তোমারে হইয়া দিই। সারা দেশের মানুষের দাওয়াত করো যে সুরার আয়াত ফোরটি সুরার তফসির ওই ঘটনা লেখা আছে, বানাই ইচ্ছা নেই না কোরআনের তফসির, কোরআনের তফসির জিও মুসলিম শরীফের হাদিস ওই ঘটনা পুরা সারা দেশের মানুষের দাওয়াত করো, আর আস্তা দেশের মানুষের সামনে তুমি আমার বুকে তীর মারবার আমি উবাই থাকবো শুধু বিসমিল্লাহ হইয়া মারবার শুধু আল্লাহর নাম লইয়া মারবার। বাচ্চা অত বড় দেয়া হল আল্লাহর নাম লইয়া মারব মরি মারলে মরি যাইব কইছে যে ইহান বুঝছে, কিন্তু আল্লাহর নাম লইয়া মারলে এক কুয়া মরলে সারা দেশের মানুষে যে আল্লাহর ধর্ম মানি লিব ইহান আর হচ্ছে না, বুঝানি ঘটনা দেব সারা দেশের মানুষের দাওয়াত করিয়া আস্তা দেশের মানুষের সামনে জিসমি রব্বি হাজাল গোলাম এই ছেলের আল্লাহর নামে তীর মারি হইয়া যেই মারছে বুকের মাঝে তীর ঘুরিয়া এসে শহীদ গেছে, মরি গেছে না শহীদ গেছে, পাবলিলেন না যেন সাপ হল আল্লাহর পথে যারা জান দেয় এরা মরে না, আল্লাহ এখন এবার মরতে হইও না, আল্লাহর পথে যারা গান গায় এরা রে মরতে হইও না, এরা দেখো শহীদ দিছে এই ছেলে শহীদ গেছে। দেখিয়া সারা দেশের বহু মানুষ লগালক বলে ভাবিলেন তখন কখন ঘটছে নি আরো বিগত আগে আসিল একজন অখন হয়েছে হাজার জন, অখন কিতা করতো অখন সেনাবাহিনীর আগুন দিছে বিশাল বিশাল আগুনের কুণ্ড বিশাল বিশাল গাতা হরিয়া গর্ত হরিয়া এই গর্তে মাঝে আগুন জ্বালাও সেনাবাহিনী গর্ত হরিয়া আগুন জ্বালাইছে, যারা যারা ইমান আনছিল ছেলে ঘটনা দেখিয়া এরা একজন একজন হরিয়া দৌড়িয়া আনে আগুনের কুণ্ডের সামনে, আগুনের কুণ্ডের সামনে ওবা হইয়া হয় কবালা আছে কলেমা সারতে না আগ্নি ফলে যান। তফসীরের কিতাব লেখছেন যত হাজার মানুষ মুসলমান একজনেও আগুন এক দরে হইছে না কলেমা সারতাম হয় মরি দেই মু কলেমা সারতাম। একজন আবির ঘরে আগুনের সামনে আর জিগায় হয় দেখ অবহাল আছে ফলে মাছে না আগ্নি পালাই দাম হয় আগ্নি পালাইতে পারো ফলে মাথার দাম নাই একজন একজন করে সকল আগ্নি পালাইল শুনতে তো মনো দয়া লাগে না হায় হায় ইমানদার আগ্নি চালাইল নাকি দেখো তফসীরের কিতাবে লেখছো মানুষে দেখছে আগ্নি চালাইছে আল্লাহ আজরাইলের কোন দিস আগুনের সইবার আগে আগে জানবার করিল মানুষে তো দেখছে আগ্নি চালাইছে কিতাবও কথা বল আগ্নির হিট লাগছে নি তারা গত্র আল্লাহ কথাই লিখ আল্লাহ তারা ইলাকান বাঁচান সমাজের মানুষে দেখে না শুনে না বুঝবায় না এরা দেখে আয় হায় বড় অসহায় অবস্থায় আল্লাহ এইভাবে আল্লাহর পথে যারা গান দেয় তারা আল্লাহ এইভাবে কষ্ট থেকে এইভাবে বাঁচি দেয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যুদ্ধের মাঠে এইরকম বহু ঘটনা আছে বেঈমান কাফিরে মুমিনের কল্লা খাটিলাইছে সেট বাড়ি তলোয়ার দিয়ে কল্লা খাটিলাইছে বাদে কল্লা মাটি ছড়ে আর হয় ফুসতো আল্লাহ আল্লাহর কসম আমি যেটা খাইতাম না সেম খাইছি কল্লা মাটি ছড়ে আর হয় আল্লাহর কসম আমি খাইছি কিতা খাইলাইছে শাহাদতের দরজা খাইছে শাহাদতের দরজা খাই সুতরাং যারা জান গেছে এরা ভাগ্যবান যারা জান গেছে এরা যাদের হাতে এরা জান গেছে এদের মতো হতবাগা জগতে আর কেউ নেই যারা জান গেছে এরা সবচেয়ে বড় ভাগ্যবান আর যারা হাত এরা জান গেছে এরা হতবাগা এরার মতো হতবাগা জগতে আর কেউ নেই মুফাসসিরিন কেরাম তফসীরের কিতাব লেখছেন সারা মাংসে আসতে আসতে জান দিয়েছে ওই বাদশার অগ্নিকুণ্ড একটা মেয়ে লোকে জান দিতে কৃতস্তত করতে একটা মেয়ে লোকে এই মেয়ে লোকটার কুলো এক শিশু আছে মেয়ে লোকটারে যখন আগুনের সামনে নিয়ে কইছে যে কলমা সারতে না আগ্নি ফলাই যাও মেয়ে লোকটা চিন্তা করলো আমি আগ্নি ফললে তো শহীদ হইব কিন্তু আমার বাচ্চা তারও দুর্গতি হইব কিতা বলতে পাবো জানের মায়া বড় না বাচ্চার মায়া বড় ওই আগ্নি ফলে আমার জান গেলি কিছু আমি শহীদ হইব কিন্তু আমার বাচ্চা তার দুর্গতি ওই চিন্তা করিয়া ইতস্তত করেন মায় ইতস্তত করেন কিতা জবাব দিত জবাব দিছে না এই অবস্থায় আল্লাহ ই মেয়ে লোকের কুলের সন্তানের মুখের মাঝে কথা ফুটাই দিছে কুলের সন্তানে মারে হয় মা ডরাইও না আগ্নি পর্বায় আগুনে তোমার শহীদের আগে আগে জান লই দিই বুকি হিটটা বুঝবাই যায় না লগালগ শহীদ হইয়া জান্নাতে এই ঘটনা উপলক্ষে আল্লাহ ফাকরাব্বুল আলামিন ই সূরা খান নাজিল করছে কথা বুঝলানি দেখো কা এই ঘটনা উপলক্ষে আল্লাহ সূরা নাজিল ই সূরার বিধান ই ঘটনাওয়ালার মধ্যে সীমিত না ই জাতীয় সকল ঘটনা ঠিক এই কারণে আল্লাহ ফাকরাব্বুল আলামিন ঘটনা কইয়া আইরা এর বাদে এখন বিধান কই কি বিধান আল্লাহ কই ইন্নাল লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু এইভাবে যারা মুমিন হলতেরে ইমানের দাবি পেশ করার কারণে ইমানদার হইয়া দাবি করার কারণে যারা এই রকম বিপদে মুমিন হল রে ফালাইব যারা এইরকম বিপদে মুমিন হল রে ফালাইব ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু এরপরে মরণের আগে আগে এই সামনে করছি এটা অপরাধ করছি হইয়া আল্লাহর কাছে তওবা না হল মুমিনদের ইলাকান বিপদ ফেলাইয়া শহীদ করলো আর মরণের আগে আগে অপরাধ শিকার হইয়া তওবা করলো না অপরাধ শিকার করলো না তওবা করলো না এদের মরণ হবে চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় এদের মরণ হবে চিরস্থায়ী জাহান্নামী অবস্থায় খাজি আপনারা কাবরাইছে কিতা, কিতার আইছে কিতা চুকাইতা, কিতার আইছে কিতা চুকাইতা, কাবরানির কোনটা নাই, শুধু যারা শহীদ হয়েছেন তারা দরজা যেন আল্লাহ আরো পূরণ করি দেশাল লাগিয়ে আল্লাহর কাছে দোয়া করতাম। আর যারা শহীদ হয়েছেন না গাজী হয়েছেন, গাজীর জান গেলে কি না বাঁচিয়া থাকলে, কেউ বাঁচিয়ে আইসন আটবাঙ্গা, কেউ বাঁচিয়ে আইসন ভাউবাঙ্গা, কেউ বাঁচিয়ে আইসন দুই ভাউ নাই, কেউ বাঁচিয়ে আইসন মাথা গুলি মোবাইলও লাগছে না, এইরকম হাজার হাজার গাজী অবল হাসপাতাল আছে। আপনাদের দায়িত্ব হইল তাদের বেলায় যারা গান্ধী আইছেন তারা আস্তে আস্তে শহীদ হয়ে গেছেন, যারা গুলিতে শহীদ হয়েছেন এরারে আল্লাহ করছেন তৌবা হরণাতে চিরস্থায়ী জাহান্নাম, তৌবা হরণাতে চিরস্থায়ী জাহান্নাম, তৌবা হরণাতে চিরস্থায়ী জাহান্নাম। আর যারা গাজী হয়েছেন আপ নাই পাও নাই খান নাই নাক নাই চোখ নাই কমর ভাঙ্গা পিঠ ভাঙ্গা অতা ভাঙ্গা হতা ভাঙ্গা হাসপাতাল আক্রাইতেছেন, তারার ব্যাপারে আপনার দায়িত্ব হইল যদি তারার ফাঁসে যাইতা না ভারণ, মুখের দুই কথা হইয়া সান্ত্বনা দিতা না ভারণ, হাজার হাজার রকম এইভাবে হাসপাতাল আক্রাইতেছেন, লক্ষ লক্ষ টাকা তারা হাসপাতালের চিকিৎসা খরচের দরকার। আপনারা যদি খালি ইবা একটু খেয়াল করুন যে আমরা যার যার সাধ্য মতো তারার লাগে কিছু চিকিৎসা খরচ পাঠাইতাম, আপনারাও আল্লাহ তারার সাথে গাজী বানাইয়া হাসরের মাঠে বুঝি থাকলে হোকাশা বহলি ঘটনা উপলক্ষে ঘটনা মোটামুটি বুঝলা আগা ঘুরা, আর এই ঘটনা উপলক্ষে আমরা কিতা করার আছে ওখান বুঝলানি না বুঝলানা, ঘটনা উপলক্ষে আমরা যারা শহীদ গেছেন গিয়ে এরার বেহার খালি দোয়া করতাম আল্লাহ তারার মর্যাদা আরো বাড়াই দাও, তোমার মর্যাদা রক্ষা করার লাগি এরা জান গেছে, আল্লাহ তোমার নবীর মর্যাদা রক্ষা করার লাগি এরা জান গেছে, এরার মর্যাদা আরো বাড়াই দাও আরো বাড়াই দাও আরো বাড়াই, তারার লাগি শুধু দোয়া করতাম। আর যারা জখম ওই আর ওইসই এরার লাগি খালি খানতাম, আমি খান লেতানের চিকিৎসার খরচ আই বলি হতাম কিতা, হ্যাঁ আমার মুসলমান ভাই অত বড় দুঃখ পাইছে আমি খান্দা সামলাইতে পারি না ভিন্ন কথা, কিন্তু শুধু খান্দিয়া বই থাকলে কামাইত না, খান্দিয়া বই থাকলে কামাইব না, তারা হেল্প করা লাগবো, আপনারা হেল্প করার একমাত্র ব্যবস্থা তারা চিকিৎসা খরচ খান জোগাড় করিয়া যদি ফেরাইতে পারেন, বিশ্বস্ত মানুষের দ্বারা বিশ্বস্ত সূত্রে বিশ্বস্ত লোকের হাতে যদি পৌঁছাইতে পারেন আল্লাহ আপনারাও তারার সাথে হাসরের মাঠে গাজী বানাইয়া আল্লাহ আপনারারে আমরারে অবস্থাটা ব্যবস্থাটা যথাযথভাবে বুঝার এবং সেই অনুপাতে ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দিন মোহাম্মদ। Yeah, I'm here.